নূরের এই জলসার নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরি জোত শুনাই। নূরের এই জলসায় নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরি জোত শুনাই। নূরের এই জলসায় এই মজলিসে খোদা দয়ায় করুণার পানি ঝরায়, আমার রসুল হয়ে ব্যাকুল মাগফেরাত যে চাই। এই মজলিসে খোদা দয়ায় করুণার পানি ঝরায়, আমার রসুল হয়ে ব্যাকুল মাগফেরাত যে চাই। হুরেরা তাই ডানা মেলে মুখে সালে আলাগাই, নূরের এই জলসায় নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরি জোত শুনাই। নূরের এই জলসায় ওলামায়ে কেরামের বয়ান শুনে নাও ভাই মুসলমান, আদেশ নিষেধ বিধি বিধান কি বলে হাদিস কোরআন। ওলামায়ে কেরামের বয়ান শুনে নাও ভাই মুসলমান, আদেশ নিষেধ বিধি বিধান কি বলে হাদিস কোরআন। আমল করব চলব মোরা নবীজির পদ ছায়, নূরের এই জলসায় নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরি জোত শুনাই। নূরের এই জলসায় শিক্ষা বাঁচাই জাতির মান, পড়তে হবে আল কোরআন, লজ্জাকে দিয়ে কুরবান মাদ্রাসাতে পড়তে যান। শিক্ষা বাঁচাই জাতির মান, পড়তে হবে আল কোরআন, লজ্জাকে দিয়ে কুরবান মাদ্রাসাতে পড়তে যান। দিলি প্রতিষ্ঠান কে তাই ভরে দেব সদকায়, নূরের এই জলসায় নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরি জোত শুনাই। নূরের এই জলসায় সারা পৃথিবীর সন্ত্রাসী দোষী ওই মুসলিম সমাজ, দিন ছেড়ে দুনিয়া বিকাজ তাই তো বেদিন করছে রাজ। সারা পৃথিবীর সন্ত্রাসী দোষী ওই মুসলিম সমাজ, দিল ছেড়ে দুনিয়া বেকাজ তাই তো বেদিন করছে রাজ। এমডি মেহবুব করে আহ্বান চড়িতে দিনের নাই, নূরের এই জলসায় নূর যে ওই চমকায়, রহমতের বর্ষায় চাঁদের নূরে জোছনায় নূরেরই এই জলসা।